আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আছেন, আশেপাশে আছেন, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে নিবেদন, আপনারা আপনাদের মূল্যবান সময়কে এদিকে ওদিকে নষ্ট না করে আপনারা সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। উক্ত মাহফিলে হাজির হয়ে দিন ও দুনিয়ার ফায়দ ও বরকত হাসিল করে নিন। খাস তরে আমি বলবো, আমাদের এই বিলিতি ভাষা না আমাদের দেশি ভাষা, কথা বুঝতে পারলেন? দেশি ভাষা বোঝেন, বাংলা ভাষা। তো আমার বাঙালি ভাইয়েরা অনেক এসেছেন, দেশি বিলিতি সব ভাষা লাগিয়ে কিছু একটু আলোচনা করব। অল্প বয়স আপনাদের, হাঁটুর বয়সে অনেকের। পীরজাদা মুজাদ্দেদে জামানের আওলাদ হিসাবে এতগুলো মানুষ একটু উঁচু জায়গায় বসার ইজাজত দিয়েছেন, এসে বসেছি। বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকি আমার দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমি দোয়া নিয়ে থাকি। আজ আমার ইচ্ছা, গুজরাটের জমিনের প্রবাসী ভাই যারা আছে, আহমেদাবাদ এতদ অঞ্চলে যারা বসবাস করেন, আপনাদের একটু দোয়া আমি নিতে চাই। আপনাদের সেই মূল্যবান দোয়া থেকে আমায় বঞ্চিত না করে আপনাদের দোয়া দ্বারা আমার জীবনকে ধন্য করার লক্ষ্যে আপনারা সকলে আমাদের এই পবিত্র মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه وأزواج مطهرته وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين. أما بعد، فيا أيها المجتمعون الكرام، رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহব্বতের সাথে পড়ো, কিছু মনে করবেন না। এই উচ্চ আওয়াজে দল বেঁধে সমবেত হয়ে দরুদ করলে কোনো অসুবিধা আছে নাকি? গুজরাটের জমিনে দাঁড়িয়ে আছি আমরা, অনেকে পশ্চিমবঙ্গের মানুষ আছে, অনেকে বিহারে আছি, আমরা এই পশ্চিমবঙ্গ তথা গুজরাটের জমিনে প্রতি পাঁচ বছর অন্তর একাধিক নির্বাচন দেখতে পাই। এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে দেখি শহর থেকে এয়ার কন্ডিশনের ঘরে থাকা, গাড়িতে থাকা নেতা বাবুদের গ্রাম বাংলার উত্তপ্ত মাটির উপরে খালি পায়ে চলার প্রস্তুতি নেয়। জানেন তো, উদ্দেশ্য প্রচার, উদ্দেশ্য নির্বাচন, তাদের পিছনে মুসলমানের ছেলে আমরা লাইন দিয়ে দাঁড়াই। আমরা দেখতে হ্যাঁ ইলেকশন কে এটমসফিয়ার জব তৈয়ার হতে হ্যাঁ হম দেখতে হ্যাঁ জব হমারে নেতা আগে খড়ে হো জাতে হ্যাঁ উসকে পিছে সৈকড়ো আদমি খড়ে হোতে হ্যাঁ মিছিল করতে হ্যাঁ মিটিং করতে হ্যাঁ ওর উসকে নাম পে ধ্বনি লাগাতে হ্যাঁ ইয়ে সাহেব জিন্দাবাদ, ও সাহেব জিন্দাবাদ, ফলনা সাহেব জিন্দাবাদ, ফলনা সাহেব জিন্দাবাদ। কাহো জোর সে মেরে রসুল দুনিয়া কা কোই নেতা জেসা নেতা থে, মেরে রসুল ইয়ে গুজরাত কা কোই নেতা জেসা থে, মেরে রসুল আমেরিকা জর্জ আমেরিকা কি জর্জ ডব্লিউ বুশ জেসে থে, টনি প্লেয়ার কে জেসা নেতা থা, মেরে রসুল দুনিয়া কা কোই নেতা কি জেসে নেই থে, ও শনশাও কা শনশা থে। প্রে অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইম সাদ মুহাম্মদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নে মেরে রসুল কো সিরফ দুনিয়া নেহি দোনো আলম কা শনশা বানায়ে থে। কে দিজিয়ে সুবহানাল্লাহ। اس کے اوپر جب درود کا آواز دھنی اٹھانا چاہیے کیا مردہ آواز سے اللہم صلی والا۔ دیکھیے میرا مدر ٹنگ اردو نہیں ہے، ہمارے بنگال میں کوئی گجرات سے جائیں گے کہیں گے تھوڑا بنگلہ میں بولو سکے گا بھائی، دلی سے جائے گا بنگلہ میں بولو۔ تو آج ہم سے درخواست کر رہا تھا میرا بھائی آ ہی گئے تو میرے پیرزادہ ہے تو اردو میں بھی کہنا، ہم میں کوشش کروں گا، میرا زبان بنگالی میں اردو میں کیسے کہوں۔ تو چلو کوئی بات نہیں، کوشش تو کر سکتا ہے، دانت تو جا سکتے ہیں، ایک دو گھبراؤ مت، پھر بھی کوشش کرو، سمجھے نا۔ امام رسول کے دنیا کونو نیتار مت چلے پریاز دی گریٹسٹ لیڈر اف آل ٹائمز واز محمد বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার নেতা ছিলেন বিশ্বগুরু দ্য সুপার হিরো তিনি হলেন আমার রসুল। তার উপরে যখন আমরা দরুদের নজরানা পেশ করব মরা গলায়, কোন মলি সাহেব বারণ করেছে, কোন হুজুর বলে গেছে, আপনার স্ত্রী বলেছে জোরে দরুদ পড়লে তোমার ঘর করব না, কি হয়েছে নাকি ভাই? ভাবছেন জোরে চিল্লে চিল্লে পড়লে পেস্টি যে লাগবে, এখন কোটি কোটি টাকার মালিক, অনেক টাকা করেছি, এখন আর আমাদের চিল্লে পড়তে হয় না, ও ছোটবেলায় করলে হয়, কথা বুঝতে পারছেন? এমন ভাবছেন নাকি? রাগ করবেন না, যে কথা বলি বাস্তব বলি সত্য বলি, আগে পিছে সমস্ত মানুষ খোদা গাওয়া হয়ে যাবে আল্লাহ রাসূলের উপরে। উচ্চ আওয়াজে দরুদ পড়ুন। কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন ফকাহা যদি আজ ফতোয়া দিয়ে থাকে ও গোলা লোকদের নয়, আমি কাল রাত 8টা পর্যন্ত আমি 7টা পর্যন্ত আছি, আমার কাছে ফতোয়া দিতে বলবেন। আর যদি উচ্চ আওয়াজে দরুদ পড়ে কোনো গুনাহ হয় সব গুনাহর জিম্মা আমি নিচ্ছি, কথা বুঝতে পারছেন না? চলুন এবারে জোর গলায় উচ্চ আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা হুকুম খালিক হ্যায় কুল আদমি কে লিয়ে হুকুম খালিক হ্যায় কুল আদমি কে লিয়ে ইয়ে সব বানায়ে গয়ে মেরে নবি কে লিয়ে ইয়ে জমিন আসমান সারা মেরে নবি কে লিয়ে সবকো পেদা কিয়া হে মেরে নবি কে লিয়ে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে সমবেত সুধী জ্ঞানীগুণী দিন দরুদ ইসলাম দরুদী আমার মোমেন মুসলমান মুরব্বী চাচাজিরা, মে দেখ রা হুম কি ইয়াহ বঙ্গালি হাজারা তাদা সে আয়ে হুয়ে হ্যায়, মেরে আদর্শ ল্যাঙ্গুয়েজ কে ভী ভাই সাহেব ইয়াহ আয়ে হ্যায়, মাশাআল্লাহ বহুত আচ্ছা মজমা হ্যায়, বহুত খুবসুরত লগ রহে হ্যায়, এসা পতা চল রহা হ্যায় কি মে আপনে বঙ্গাল মে হি বৈঠা হুম, আর ইসি মহফিল মে ইনশাআল্লাহ তাআলা রহমত খুদা নাজিল হোতে রহেঙ্গে। আজ কে ইয়ে মহফিল দুনিয়া কা এসা ওয়েসা মহফিল নেই হ্যায়, কোই নেতা কা মহফিল নেই হ্যায়, দুনিয়া কা জেব ও জিনাত কে লিয়ে নেই হ্যায়, বলকি ইয়ে মিলাদ এ শাহেল ঔলাদ হ্যায়, এ মিলাদ এ ফখর এ মুজদাত হ্যায়, এ মিলাদ এ শাফি এ মাহশার হ্যায়, এ মিলাদ এ সাকি এ কৌসর হ্যায়, এ মিলাদ এ তাজদার এ মদিনা হ্যায়, এ মিলাদ এ দুলহা এ মদিনা হ্যায়, এ মিলাদ এ আকা এ নামদার হ্যায়, এ মিলাদ এ মদনী তাজদার তকরীর করো। মেরা টপিক অফ লেকচার ওয়াজ কা মজমুন কে হোগা, কি মেরা ইসলাম ইয়ে রিলিজন হো, আপনা মেরা সংসারিক জীবন কেসা হোগে তালিম ইসলাম দেতা হ্যাঁ, মেরা ইকোনমিক্যাল সাইড কেসা হোগা, কমার্শিয়াল সাইড কেসা হোগা, তালিম ইসলাম দিয়ে হুয়ে হ্যাঁ, মেরা রাজনৈতিক জীবন কেসে হোগে, তালিম ইসলাম দিয়ে হুয়ে হ্যাঁ, মেরা লাইফ স্টাইল কেসা হোগে, সারে কে সারে মেরা ইসলাম তালিম দিয়ে হ্যাঁ, ইসলাম সে হমকো তালিম মিলে হ্যাঁ, হমলোগ কহতে হ্যায় দ্য ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, the Islam and life is connected, without Islam there is no life, life without Islam empty and meaningless, and this is, it was necessary for us. Hum soch raha hu, dekhiye aap log TV mein mera lecture kabhi kabhi sune honge, koi log kehte hue honge mera bhai aap to bade aman ke baat karte ho, shanti ka baat karte ho, ইসলাম ও লাইফ এক দূসরে সে জোড়া হুয়া হিসকে জিন্দগি মে ইসলাম নেই হুসকা জিন্দগি বেকার হ্যায়, মেরা ভাই মে মুসলমান নেই হুম মে হিন্দু হুম মেরা জিন্দগি বেকার হ্যায়, লজিক লগাও কে সকতে হো না, মে ক্রিশ্চিয়ান হুম মেরা জিন্দগি মে ইসলাম নেই হ্যায় তো মেরা জিন্দগি বেকার হ্যায়, মে জৈন হুম মেরা জিন্দগি মে ইসলাম নেই হ্যায় তো মেরা জিন্দগি ভি বেকার হ্যায়, মে ইসলাম কা নেই হুম তো কে হুয়া মেরা জিন্দগি বেকার, দোস্তো বুরা মত মানো মেরে বাত কে সমঝনে কা কোশিশ করো, ধ্যান সে মেরা বাত সমঝো, আপ জানতে হোগে জেসে দীনি মজমা মে মিলাদুন নবী মে আপ মেরে কো লায়ে হ্যায়, আপ কবি দূরদর্শন কা প্রোগ্রাম হোতা হ্যায় লে জাতা হ্যায়, কবি ও দুসরা কোই কালচারাল প্রোগ্রাম মে ভি জাতে হ্যায়, মুঝে ইয়াদ হ্যায় আজ সে তকরিবান এক সাল পহলে ক্যালকাটা কে আজিম শান বহুত বড়া এক মজমা হুয়া থা, উসকে বাদ মেরে কো দাওয়াত দিয়া থা দূরদর্শন ওয়ালা, মসজিদ সদন মে এক বড়ি বহুত বড়া কনফারেন্স হুয়া থা, সারে রিলিজিয়াস পারসন সারে রিলিজিয়ন কে আদমি লোগ থে, হিন্দু থা ক্রিশ্চিয়ান থা মুসলমান থা সারে কে সারে থে, হাম ভি আয়ে সব আপনা তকরির কিয়ে হ্যায়, আচ্ছা আমার বাঙালি ভাই কারা আছে একটু হাত তুলে দেখান তো, দূর ভাই হাত না এ আমি কাউকে কাউকে দেখে বাঙালি মনে হচ্ছে না বিশ্বাস কর, তুই যাই হোক তাহলে কি বাংলায় বলবো, চলুন বাংলা উর্দু এই হাজরাত ভি বৈঠে হুয়ে চলো, কোনো অসুবিধা নেই যে ভাষা বলবেন ইনশাআল্লাহ, সব উর্দু বাংলা পাই লোক খিচড়ি হোক, হ্যাঁ চলো তাই হোক হয়েই যাক, তো যে কথা বলছিলাম তো সারে কে বেঠে হুয়ে থে, বড়ে বড়ে লোক আপনা লেকচার দেকে চলে গয়ে, আর মেরা জব ওয়াক্ত আয়া তো মে স্টেজ পে গয়ে আর কহনে লাগা ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ, লাইফ উইদাউট ইসলাম এম্পটি এন্ড মিনিংলেস, তো মিস্টার সিনহা সি শূর এক শখস থে, ও দূরদর্শন কা চিফ এডিটর থা, তো স্পিচ বক্স মে আয়া আর কাহা ছোটা ভাই बुरा मत मानो, अभी तुमने कहा इस्लाम के सिवा जिंदगी बेकार है, तो मैं हिंदू हूँ, मैं क्रिश्चियन हूँ, मैं बौद्ध हूँ, मेरा जिंदगी बेकार है, मेरा जिंदगी का कोई मकसद नहीं, मतलब नहीं। तो मैंने कहा भैया समझने की कोशिश करो, आप तो जस्ट स्ट्रेटली साफ कह दिया तो फिर क्या समझूंगा। तो मैंने कहा मेरे इस्लाम को इस वक्त आप कोई धर्म की नजर में मत देखो, मेरा इस्लाम को कोई डिक्शनरी की नजर में मत देखो, बल्कि मेरे इस्लाम को कोई रिलीजन की नजर से मत देखो, दीन की नजर से मत देखो, मगर मेरे इस्लाम को इस वक्त तुम डिक्शनरी की नजर में देखो, माने के तौर से देखो, इसका माना निकालो। आप लोग कह दो इस्लाम का माना क्या है, जोर से कहो और आवाज दे के आवाज दे बुलंद, शांति। इस्लाम का माना है शांति, इसको उर्दू में कहा जाता है सलामती, सलामती से आया सलाम, इसका इस्लाम का मतलब है सिलमुन, सिलमुन से आया है इस्लाम, इसका मतलब अल्टीमेटली है पीस। समझे ना भैया, पीछे वाले हजरात समझ में आया? ठीक है, तो इस्लाम का अल्टीमेटली माना ये है शांति, पीस, अमान। सिनासिस बाबू, सिनासिस दा भैया, आपका ऋग वेद खोल के देखो, आपका वेद का चार हिस्सा है, ऋग वेद, अथर्ववेद, यजुर्वेद, सामवेद। ऋग वेद खोल के देखो, उसके अंदर ही मेरा जवाब मिल जाएगा। उसमें लिखा हुआ है ओम सत्यम शिवम सुंदरम, इसका माना निकलता है शांति, शांति, शांति। क्रिश्चियन भैया अगर कोई बैठे हुए है, जाओ अपना बाइबल खोल के देखो, उसका न्यू टेस्टमेंट में तुम्हारा ये मतलब निकलेगा, पीस इज अ ग्रेट रिलीजियन, दुनिया के अंदर सबसे ग्रेट धर्म शांति है। कह दो सुभान अल्लाह। तो मैं जोर से कहूंगा, मैं इसलिए कह रहा हूं कि दुनिया के अंदर जितना धर्म है, जितना दीन है, चाहे के हिंदू, चाहे के मुसलमान, चाहे के बौद्ध, चाहे के क्रिश्चियन, चाहे के ईसाई, कुछ भी हो, दुनिया के अंदर जितने धर्म है, सब धर्म अगर शांति का बात कहे, सब धर्म अमान का तकरीर करे, तो दुनिया के सारे कामों में मुसलमान का इस्लाम भी जुड़ा हुआ है। कह दो सुभान अल्लाह। आई ना बात समझ में? तो आप बोलो मेरा खुश नसीब है, मैंने इस्लाम को मेरा दीन के हिसाब से हैसियत से भी मिला, शांति के अमान के हैसियत से भी मिला। जो दीन के हिसाब से जो नहीं ले सकते, शांति के हिसाब से ले लो। आई ना बात समझ में? इसलिए मैंने कहा इस्लाम एंड लाइफ इज कनेक्टेड, विदाउट इस्लाम देयर इज नो लाइफ, लाइफ विदाउट इस्लाम एम्प्टी एंड मीनिंगलेस। बहुत बड़ा रिलीजन है, अनेक बड़ो धर्म, एर कौन दिक नहीं आलोचना करब, कौन साइड नहीं आलोचना करब, अपना सामाजिक, अर्थनैतिक, पारिवारिक, सांसारिक, अंतर्जातिक, राजनैतिक, সবের শিক্ষা ইসলাম দিয়েছে। তো আসুন আজকে আলোচনার একটা সাবজেক্ট বার করা যাক। আমাদের কি উপলক্ষে আজকে জলসা? ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি দরকার এসব করার? এসব করার কি দরকার? এ তো পুরনো দিনের কিছু মনীষা মৌলানাদের নকল করা হচ্ছে, কিছু সন্ন্যাসী কিছু পীরেদের নকল করা হচ্ছে। হুগলি জেলায় টাটারা সিঙ্গুরে জায়গা নিচ্ছে খবর পেয়েছেন, সবাই জানেন, পেছনের ভাইরে জানেন, টাটারা জায়গা নিচ্ছে বলে নেতারা আন্দোলন করতে আসছে। আন্দোলনের মধ্যে কি বলছে জানেন? বলছে জায়গা নিয়ে বন্ধ করো, গরিবের জায়গা নিও না, এখানে জায়গা দখল চলছে না, চলবে না, বিশাল বড় বড় আওয়াজ দিচ্ছে কি জায়গা দখল হবে না। কে বলছে? টাটাদের জায়গা নিতে দেব না। নেতারা বলছে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এক চুল জায়গা টাটাকে নিতে দেব না। যে চিৎকার করছে, যে চিল্লাচ্ছে এক বিন্দু জায়গা টাটাকে নিতে দেব না, সে আন্দোলন করতে এসে কি গাড়ি চলে যাবে? टाटा सुमो। हमारे बंगाल में वहां बहुत बड़ा एक तहरीक चल रहा है, आंदोलन चल रहा है, ये टाटा वाले है ना, ये जमीन ले रहे हैं, तो नेता लोग सारे चले गए और कहने लगा एक इंच भी जमीन हम लोग नहीं छोड़ेंगे, खून दे देंगे, जान दे देंगे, मगर टाटा को जमीन नहीं देंगे। बेटा लोग आंदोलन करने जाते हैं क्या चल के कौन सवारी से बताए टाटा सुमो ले, वो घर में नमक खाता है टाटा सॉल्ट, कपड़ा जो सफेद पहनता है उसको धुलाई करता है टाटा डिटर्जेंट। अरे भैया तुम घर में टाटा डिटर्जेंट से कपड़ा साफ करते हो, टाटा का नमक खाते हो, टाटा का टाटा सुमो में चढ़ के तुम सवारी बोलो, इंडिका बोलो, इंडिगो बोलो, मरीना बोलो, टाटा की सवारी से तुम जाते हो और टाटा के ऊपर आंख दिखाते हो कि तुमको जमीन नहीं देंगे, तुम तो बड़ी नेमो खराम है भाई। तुम दुनिया में तशरीफ लाए, कान में जुम्मे के कान में अजान दिया, अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह, बच्चे तो मुसलमान में से पैदा हुए है, तू बन गया मुसलमान, माँ कलमा पढ़ाती है बेटा पर ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, तो उसी में पले है, उसी में परवरिश हुए है, उसी में जिंदगी बसारे, उसी में जवान हुए, उसी में जिंदगी गवा भी दिए, और तू आंदोलन कर रहे हैं, जिस नबी का कलमा पढ़ते हैं उसी का गले में चाकू चलाता है, तू तो बड़े नेमो खराम है रे। बात समझे नहीं भैया, तुम्हें जे नबीर घरे जन्म नियेछो तार गलाय छुरी चालाच्छो, तुम्हें तो एक नम्बर नेमो खराम। তুমি মুসলমান বলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, সিরফ কই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েগা তো মুসলমান বন সকেগা, বিলকুল নেই, ইয়ে তাওহীদ কে ইকরার কে সাথ সাথ রিসালাত কে ইকরার ভি জরুরি হ্যায়, বরনা তো মুসলমান নেই বন সকতা, রোজে মাহশার মে ইহি দাওয়া করেগে আল্লাহ মে বান্দা তেরা হুঁ মগর উম্মত রাসূল কা হুঁ, কহ দো সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন আপনারা, এই ভাঙা ভাঙা উর্দু হিন্দি মিশিয়ে বোঝা যাচ্ছে, আচ্ছা চলুন ঠিক আছে চলুন, আচ্ছা চলুন অসুবিধা না, যেটা বলুন না আপনারা বলে যান, আমি বলে যাচ্ছি কারণ অসুবিধা নেই ইনশাল্লাহ। তারপরে আমার রাসূল দিন দুনিয়ার বাদশার মিলাদুন নবী করছি আমরা, আপনারা এখানে ওখানকার চ্যানেল গুলো পান না কি করে বলি বলুন তো, কলকাতায় একটা প্রশ্ন উত্তরের আসর হয়েছিল, এই প্রশ্ন উত্তরের আসরে একদিকে খ্রিস্টানদের ডায়াস ছিল, একদিকে আমার প্রবাসী ভাইদের ছিল, আর একদিকে জেনারেল ছিল, একদিকে প্রবাসী ভাইদের ছিল জেনারেল ছিল, জেনারেল সবাই ছিল। তো আমার মনে আছে উত্তরদাতাদের মধ্যে জবাব দেনে ওয়ালে মে সে হাম থে, ক্যালকাটা ইউনিভার্সিটি কে বড়ে বড়ে প্রফেসর লোক থে, সৈয়দ বাহাউদ্দিন সাহেব থে, সমঝে না, আমরা বসে আছি, একটা মেয়ে এলএলবি করছে, উকালতি পড়ছে, মুসলমান, আমাকে প্রশ্ন করছে, হাত তুলল, মাইক্রোফোন নিয়ে যে মাইক্রোফোন ওর কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমার এই প্রশ্নটা মেহরাব সিদ্দিকী সাহেবের উদ্দেশ্যে, मैं एक सवाल करना चाहता हूं, ये सवाल मैं मेहराब सिद्दीकी साहब से पूछ रहा हूं, प्रश्न की कर लो, अस्सलाम वालेकुम, आमी हलम अल्लाह रसूल, कुरान मौत क्यामत किताबेर उपर ईमान आना मुस्लिम, कथार बांधन खूब सुंदर बुझते पाच्छेन ना, आमार सौभाग्य আমার দীক্ষা গুরু হিসাবে আমি ফুরপুরার মেজ হুজুরকে পেয়েছিলাম, শুনে আমার একটু মনটা ভালো লাগলো, যেটা আমাদের পীর মসজিদের নাম বললে ভালো লাগবে না ভাই, আমাদের সকলের পীর মসজিদ, মেজ হুজুর, বড় হুজুর, নব হুজুর, ছোট হুজুর, আমাদের পীর মসজিদ না, আচ্ছা ভেরি গুড, নেক্সট, বুঝে কোনো কোনো জায়গা থেকে আমরা শুনতে পাই ইসলাম ধর্মের নবী হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত অশিক্ষিত ছিল, আমার রাসূলের মধ্যে শিক্ষা ছিল না, কারণ রাসূল নিজের মুখে বলেছে আমি উম্মি, আমি পড়ালেখা জানি না, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ছোট থেকে নিয়েই মুজিজা নিয়ে এসেছিল, আমার নবী মুজিজা নিয়ে আসে নাই, অতএব আমার নবী কি করে শ্রেষ্ঠ নবী হয়, যদিও আমি আমার নবীকে মানি, এটা অন্যের প্রশ্ন, আমি আমার মুখ দিয়ে করলাম, বলে নিজে একবার শেষে ছোট্ট করে লাহল আলকাত নাউজুবিল্লাহ মিন জালিক পড়ে, মানে সত্যিকারে সে এটা নিজেও মানে না কথাটা, কিন্তু প্রশ্ন করলো আবাব ক্যা জবাব দোগে লা হাওলা লা কুওয়াত নাউযু বিল্লাহ মিন জালিক নাউযু বিল্লাহ মিনা উমরদুদ হ্যায় শয়তান হ্যায় জবাব হো গিয়া, হ্যাভ ইউ এনি লজিক, হ্যাভ ইউ এনি রেফারেন্স, হ্যাভ ইউ এনি অথেন্টিক রেফারেন্স, কুছ তো জবাব হ্যায় ইসকা, চলো মে আপনে ল্যাঙ্গুয়েজ সে কেহতে হ্যায় পহলে মুসলমান দয়া সে সুননে লাগো میرے رسول بچپن سے معجزہ لے کے آئے نہیں تم ٹھیک کہہ رہے ہو, آدم علیہ الصلوۃ والسلام معجزہ لے کے آئے, عیسیٰ علیہ السلام معجزہ لے کے آئے, نوح علیہ السلام معجزہ لے کے آئے, ابراہیم نبی معجزہ لے کے آئے, اسماعیل نبی معجزہ لے کے آئے, یحییٰ نبی بچپن سے معجزہ لے کے آئے, یونس نبی بچپن سے معجزہ لے کے آئے, ادریس نبی بچپن سے معجزہ لے کے آئے, یعقوب نبی بچپن سے معجزہ لے کے آئے, یوسف نبی بچپن سے معجزہ لے کے آئے, میرے رسول آقا نامدار بچپن سے معجزہ لے کے آئے نہیں مگر بچپن سے خود سر سے لے کر پا تک معجزہ بن کے آئے. سمجھے نا بات, میرے رسول معجزہ لے کے آئے نہیں بلکہ سر سے لے کر پا تک معجزہ لے کے آئے بن کے آئے میرے رسول. میرا رسول کا عرش پہ رہنا معجزہ, آدم علیہ السلام کے ذبیح پہ آنا معجزہ, طبقہ بطبقہ نبیوں میں منتقل کرنا معجزہ, میرے رسول کے دادا عبد المطلب کے سینے میں آنا معجزہ, عبداللہ کا نصیب میں آنا معجزہ, آمنہ کے پیٹ پہ آنا معجزہ, میرے رسول کا جنم لینا ولادت ہونا معجزہ, میرے رسول کے بچپنا معجزہ, جوانی معجزہ, خدیجۃ الکبریٰ سے شادی کرنا معجزہ, حلف الفضول بنانا معجزہ, میرے رسول کا فرش پہ چڑھنا معجزہ, عرش پہ جانا معجزہ, کہہ دو سبحان اللہ. سارے کے سارے معجزہ, سارے کے سارے معجزہ. کہاں آپ معجزہ دکھا رہے ہو بھائی؟ বাংলায় একটা কথা বলে, মায়ের কাছে মাসির গল্প করবি না বুঝলি, বঙ্গালি মে কাওয়াত হ্যায় মা কে পাস মাসি কা বাত কহনে কা নেই, ইসকো মালুম হ্যায় সার সার সে মাথা থেকে পা পর্যন্ত মুজিজা, বাকি রইল আল্লাহ রাসূলের শিক্ষা. বিশ্বের বুকে অনেক গ্রন্থ অনেক কিতাব আছে, আমি আপনাকে দেখিয়ে দেব. যেমন নাকি আছে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবদ চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল, ক্যারিয়াম, জেনোফেস, সুয়েজ, সুয়েজ, এগুলো অন্যান্য ধর্মের গ্রন্থ. যেমন আমার নাকি কোরআন শরীফ, আমার নাকি হাদিস শরীফ, বুঝতে পারছেন না? এসব ভাতৃত্বের শিক্ষা দেয়, বন্ধুত্বের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, আমার কোরআনও দিয়েছে, সবই যখন দিয়েছে আর ওয়াজ আর বাকি রইল কোথায়? ওয়াজ আপনারা আগে শুনেছেন কোনদিন? আমার বক্তব্য কারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখেন আমার ওয়াজ কারা শুনেছেন? বাবা দেশ সব কোথায় শুনেছে, দেশ গ্রামে দেখছি, আমি ভাবছি এখানে সব নতুন, যাক হাত নামিয়ে নিন আমার যুবক ভাইরা শুনেছে. হ্যাঁ ওয়াজ করা কোনো ব্যাপার? হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হবে? হাঁসের বাচ্চাকে সাঁতার শিখাতে হয়? ফুরপুরা পীরের আওলাদদের ওয়াজ শিখাতে হবে? 30 সেকেন্ডে আমি ওয়াজ শেষ করে দিতে পারি, একটা টান মারবো ওয়াজ শেষ, কোনো আপনার ওয়াজ আর বাকি থাকবে না, বাকি যেটা থাকবে আপনারা বলবেন তারপরে ওয়াজ করবেন. বুঝতে পারলেন না? হ্যাঁ, আর আমি যে কটা খাঁটি কথা বলবো, কোন মাওলানা আছে বড়টাকে ডেকে নিয়ে এসে বলতে বলেন, ওর থেকে আর খাঁটি কথা কিচ্ছু নেই, নাউজুবিল্লাহ গর্ব করে বলছি না, শুনবেন একটুখানি নমুনা দি, চেঁকে দেখেন খেতে হবে না. আমার মুসলমান কে আল করে শুনে রেখে দিন, গুজরাটের জমিনে প্রবাসী মুসলিম ভাইয়েরা দূর দূরান্তে নিজের বাড়িতে এদিকে ওদিকে বসে থাকা আমার মা এবং বোনেরা, আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করবেন, নামাজ পড়বেন, বছরে একটি মাস রোজা রাখবেন, ধনী ভাইয়েরা হজ করবেন, যাকাত দেবেন, তাওহীদের উপরে কায়েম থাকবেন, ভালো কাজ করবেন, অপরকে করতে বলবেন, খারাপ থেকে দূরে থাকবেন, অপরকে দূরে রাখবেন, চুরি ডাকাতি চিন্তায় রাজনী জুলুম সেতাম সুদ ঘুষ জুয়া সরাফকারী জেনাকারী মেরে নিয়া কেড়ে নিয়া গাছাব করে নিয়া গিবত গিল্লা তম থাসাদ ইনসাব উস্তান সকল করি অহংকারী তাকাব্বুরী কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম লেনা হারাম।